পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ইন্দ্রজালে আবার নৈশ মূর্তি গ্রহণ করলে রণবাদ্য দিকে দিগন্তরে নানা নিনাদিত দেবীর বাহন সিংহরাজ ক্রুদ্ধ হয়ে কেশর ঝাঁকি অসুর সেনাপতির মধ্যে এমন বিচরণ করতে লাগলো যেমন অরণ্যে দাবানল ছড়াচ্ছে। নানা প্রহরণ ধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে অসুরকে সদম্ভে বললেন, গর্জ গর্জ ক্ষণ মূঢ় মধু যাবত পিবাম্যহম মায়া ত্বয় হতে ত্রৈব গর্জে শান্তাশু দেবতা। অহংকারী মহিষাসুরের বোধ হওয়ার আগেই দেবী উত্থিত হয়ে মহাদৈত্যকে পদপৃষ্ঠ করে ত্রিশূল দ্বারা কণ্ঠে আঘাত করলেন। আহত হওয়া সত্ত্বেও মহিষাসুর ভিন্ন রূপে নির্গত হতে লাগলো। তৎসময় মহাদেবী তরবারি দ্বারা তার মস্তক ছিন্ন করলেন এবং দেবীর ত্রিশূলে বিদ্ধ হয়ে মহিষাসুর নিষ্প্রাণ হয়ে গেল। দেবতাগণ প্রত্যক্ষ করলেন দুর্গতিনাশিনী দেবী মহিষাসুরকে ধরাশায়ী করেছেন। আনন্দ সঙ্গীতে সমস্ত বিশ্ব মুখরিত হয়ে উঠেছে, আকাশে বাতাসে বেজেছে আনন্দ বীণা। দেবীর করুণায় সমস্ত জগতে সঞ্চারিত হয়েছে নব আশার সঙ্গীত, বিশ্ববাসীর মর্মবাণী। ধরিয়া প্রাণের বিনা তারে তারে রোনি তো তব সঙ্গীত প্রেম লোলিত মা